السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله، ما على المحسنين من سبيل، والله غفور رحيم. ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه، تولوا وأعينهم تفيض من الدمع حزنا حزنا ألا يجدوا ما ينفقون. غغني فغني جابتي بفشن شاء الله جنو যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, খালিক ও মালিক, রুজি দাতা, যে আল্লাহ কোটিপতিকে রুজি দেন, যে আল্লাহ কপটদক শূন্য গরিবকেও রুজি দেন, কাউকে ইজ্জত সম্মানের রুজি দেন, কাউকে জিল্লত ও অসম্মানের রুজি দেন, রুজি সবাইকেই দেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হল এমন গরিব মানুষদেরকে নিয়ে যাদের মন উদার, যারা আল্লাহর আনুগত্য করতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আল্লাহর পথে কিছু ব্যয় করতে চায়, কিন্তু তাদের কাছে ব্যয় করার মতো কিছু থাকে না। মন কত ভালো, কিন্তু সে ভালো মনের বহিঃপ্রকাশ ঘটাতে তারা সক্ষম হয় না। কেন? তাদের হাতে, তাদের কাছে, তাদের ঘরে এমন কিছু নেই যা দিয়ে দান করে, খয়রাত করে। সেই গরিবদেরকে নিয়ে আজকে দুটি কথা বলবো, যে আপনারা দুঃখিত হবেন না, হ্যায় মন করবেন না, নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনাদেরও আল্লাহ তাআলা এমন ব্যবস্থা দিয়েছেন যে ব্যবস্থার মাধ্যমে সেই জিনিস লাভ করতে পারেন যে জিনিস বড়লোকরা দান করে লাভ করে থাকে। তারা টাকা পয়সা ব্যয় করে সেই সন্তুষ্টি লাভ করে, আপনারা টাকা পয়সা ব্যয় না করে, যেহেতু টাকা পয়সা নেই, টাকা পয়সা ব্যয় না করেও সেই সন্তুষ্টি পেতে পারবেন, সেই উপকার, সেই লাভ পেতে পারবেন। কিভাবে, ইনশাআল্লাহ বলবো আপনাদেরকে। ইসলামের যে একটা বিশাল রুকুন যাকে বলে, এমনি ইসলামের রুকুন হচ্ছে কয়টা? পাঁচটা। পাঁচটার পরে যে রুকুন বলা হয়েছে, সৎকাজের আদেশ, মন্দ কাজে বাধা অথবা জিহাদ, এই জিহাদের জন্য প্রচুর টাকা পয়সার দরকার। আর জিহাদে খরচ করলে যে সওয়াব হয়, তাতে অন্যান্য কাজের সওয়াব কম হয়। তো যারা জিহাদে অংশগ্রহণ করতে পারে না, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলা দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজ। যারা দুর্বল শ্রেণীর মানুষ, বৃদ্ধ মানুষ, যারা অসুস্থ মানুষ, এবং যারা গরিব মানুষ, যারা সে জিনিস পায় না যে জিনিস খরচ করতে হয়, তাদের জন্য কোনো সমস্যা নেই। তারা জিহাদে অংশগ্রহণ করতে না পারলে কোনো সমস্যা নেই, ইজা নাসাহু লিল্লাহ ওয়া রাসূলিহ, যদি তারা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মুখলিস হয়, তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু খরচ করার পয়সা নেই। আল্লাহ তাআলা বলছেন মা আলাল মুহসিনিনা মিন সাবিল, যারা মুহসিন মানুষ, দানশীল মানুষ, বদান্য মানুষ, তাদের উপরে কোন রাস্তা নেই। আল্লাহ গাফুরুর রাহিম, আর আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল, পরম দয়াময়। ওয়ালা আলাল লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম, কিছু লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে জিহাদে যেতে চাই, কিন্তু জিহাদে যাওয়ার জন্য আমাদের কোন সওয়ারি নেই, না ঘোড়া আছে আর না উট, এখন আমরা কি করব। এলো, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পেলেন না। যে সময়ে সাহাবারা দান করেছেন, প্রচুর দান করেছেন, কেউ ঘোড়া দান করেছেন, কেউ উট দান করেছেন, কেউ টাকা পয়সা দান করেছেন, বিভিন্নভাবে দান করেছেন, তা সত্ত্বেও এই লোকরা যারা জিহাদে যেতে চাইল কিন্তু তাদের সওয়ারি পাওয়া গেল না, উল্টা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি পাচ্ছি না, এমন সওয়ারি পাচ্ছি না যে তোমাদেরকে সেই সওয়ারি দিয়ে জিহাদে পাঠাবো। তাওয়াল্লাউ, তখন তারা প্রস্থান করল, ফিরে গেল। ওয়া আয়ুনুহুম তাফিযু মিনাদ দামই হাযানা, তারা দুঃখিত হয়ে ফিরে গেল আর তাদের চোখ দুটি দিয়ে পানি বইছিল। কিসের জন্য পানি বইছিল? জেহাদে যেতে পারবে না, এই জন্য চোখ দিয়ে পানি বইছিল। আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, তারা এমন কিছুর মালিক নয় যা তারা খরচ করতে পারে, যে জিনিস তারা খরচ করতে পারে। তাহলে তাদের অন্তর বুঝুন, কোন মানুষ এমন আছে দান করা দেখে তাদের মন ব্যথায় টনটন করে, হাইরে যদি আমার টাকা থাকত তো আমিও দান করতাম। নিশ্চয়ই বহু মানুষ আছে কোন জায়গায় বা কোন সমাজে, কোন গ্রামে, কোন অঞ্চলে, যখন কোন ভূমিকম্প হয়, বন্যা হয়, তখন দেখবেন যে কিছু মানুষ আছে যারা এটাকে সুযোগ গ্রহণ করে মাল বিক্রি করে, 3 টাকার মাল 300 টাকায় বিক্রি করে। আর কিছু মানুষ আছে যার মাল আছে, অতিরিক্ত মাল দান করে দেয়। আর কিছু মানুষ আছে যাদের মালই নেই, তারা মনে মনে এইভাবে যে যদি আমার থাকত তাহলে আজকের দিনে আমি আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়াতাম, দান করতাম। এরা অন্তরে নিয়ত রাখে, সুতরাং এদের কথাই আজকে বলবো যে আপনার নিয়ত করাটাই আল্লাহর কাছে বিশাল। আপনি 1000 টাকা দান করার যে আশা পোষণ করলেন, আপনার 1000 টাকার দান হয়ে গেল। কিভাবে? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন কুন্না মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজাত, আমরা এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। ফাকাল, তিনি বললেন ইন্না বিল মাদিনাতি লারিজালান মা সিরতুম মাসিরা ওয়ালা কাতাতুম ওয়াদিয়া, মদিনার ভিতরে এমন কিছু লোক আছে, এটা কোথায় বলছেন? যুদ্ধে, বাইরে, মদিনার বাইরে। মদিনার ভিতরে এমন কিছু লোক আছে তারা মদিনায় রয়েছে, আমাদের সঙ্গে নেই, কিন্তু তোমরা যে পথে চলছ অথবা যে উপত্যকা মানে অতিক্রম করছো, যে উপত্যকা অতিক্রম করছো, ইল্লা কানু মাআকুম, তারা তোমাদের সাথে রয়েছে। তারা মদিনায় বসে আছে অথচ তারা তোমাদের সাথে চলছে, রাস্তা চলছে, পথ চলছে, ওয়াদি অতিক্রম করছে। কেন? হাবাসাহুমুল মারাদ, কেন? তাদেরকে অসুস্থতা আটকে রেখেছে। যদি অসুস্থ না হতো তাহলে নিশ্চয়ই আসত, কিন্তু তাদের মন তোমাদের সাথে রয়েছে। ইল্লা শারাকু কুম ফিল আজর, তোমরা যে সওয়াব পাবে সেই সওয়াবে তারাও শরিক হবে। আল্লাহ, এজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেহেরবান, যে যদি কোন ব্যক্তি মুসাফির হয়, সফরে যায়, তাহলে সে সফরে গিয়ে ইবাদত করে, আর সফরে ইবাদত হালকা করা হয়েছে, 4 রাকাত নামাজকে 2 রাকাত করা হয়েছে, বলা হয়েছে ঘরে থাকা অবস্থায় যে স্বভাব পেত সফরে তাই পাবে। অসুস্থ হয়েছে, অসুস্থ অবস্থায় ইবাদত কমে গেছে, হাদিসে বলা হয়েছে যে সুস্থ অবস্থায় যে ইবাদত করত অসুস্থ থাকা অবস্থায় করতে পারছে না, বিধায় সেই স্বভাব সে পাবে যে স্বভাব সুস্থ অবস্থায় পেত। কারণ তার অন্তর চায় যে আমি আল্লাহর ইবাদত পরিপূর্ণরূপে করব। আবু কাবসা আমর ইবনে সাদ তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযু, আমি তোমাদেরকে তিনটে হাদিস বয়ান করব, তিনটে হাদিস, তিনটে কথা কসম দিয়ে, যে কথাগুলো বলবো কসম দিয়ে বলছি, তোমরা সেটাকে স্মরণে রাখো, মুখস্থ করে নাও। মা নাকাসা মালু আব্দিম মিন সাদাকা, যদি কোনো বান্দা সাদকা করে তো সাদকা দান করার ফলে তার মাল কমে যায় না, আল্লাহর কসম, দান করলে মাল কমে যায় না। ওয়ালা জুলিমা আব্দুন মাজলামাতান আও মাজলামাতান সাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জান, যে বান্দার প্রতি কোন জুলুম করা হবে, কোন অন্যায় করা হল, সেই অন্যায় যদি সে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেন। ওয়ালা আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকর, আর কোন বান্দা যখন চাইতে শুরু করবে, ছোটখাটো বিষয়ে মানুষের কাছে হাত পাই হাত পাততে শুরু করবে, ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকর, আল্লাহ তার জন্য দারিদ্রের দরজা খুলে দেবেন, আল্লাহর কসম। আপনার চলার মতো আছে অথচ মানুষের কাছে চাইছেন, ঘরের লোক হোক অথবা পরের লোক হোক, মোরল হোক মাতব্বর হোক, আপনি হাত পাচ্ছেন, কেন হাত পাচ্ছেন, আপনার আছে চলবে তবু আপনি হাত পাচ্ছেন, ভিখারী, নিজেকে নিজ হ্যাঁ মন করে নিজেকে ভিক্ষা শুরু করেছেন, ভিক্ষাবৃত্তি খারাপ। এই জন্য বলা হয়েছে যারা মানে অপ্রয়োজনে ভিক্ষা করে কেয়ামতের দিনে তাদের মুখে মাংস থাকবে না, শুধু হাড্ডি, কঙ্কাল। ভিক্ষা করা খুবই নিকৃষ্ট জিনিস, কিন্তু যাদের অভ্যেসে পরিণত হয় তাদেরকে খারাপ লাগবে না। যারা চাইতে শুরু করে আল্লাহ তাআলা তাদের জন্য আরো গরিবীর পথ, দারিদ্রের পথ খুলে দেবেন। ওয়াহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযু, আর আমি হাদিস বর্ণনা করছি তোমরা মুখস্থ করে নাও। ইন্নামাদ দুনিয়া লি আরবাআতি নাফার, দুনিয়া হচ্ছে চার শ্রেণী মানুষের জন্য। চার শ্রেণী মানুষ কে কে? আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, এমন বান্দা যাকে আল্লাহ মাল দান করেছেন, ইলিম দান করেছেন, মালও আছে ইলিমও আছে। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, সুতরাং সেই বান্দা এতে আল্লাহকে ভয় করে, তার মানে কি আল্লাহর আনুগত্য করে, সময়ে যাকাত দিয়ে দেয়, ইলেম অনুযায়ী আমল করে ইত্যাদি ইত্যাদি, মালের যে মাল যেখানে ব্যয় করতে হয় সেখানে ব্যয় করে, যেখানে ব্যয় করা হারাম সেখানে করে না ইত্যাদি। ওয়াইয়াসিলু ফীহি রাহিমাহ, সেই মাল দিয়ে নিজের আত্মীয়তার বন্ধন বজায় রাখে। মাল দিয়ে আত্মীয়তার বন্ধন বজায় রাখতে হবে তাই না? কার আগে কার উপরে আগে খরচ করতে হবে? নিজের সব থেকে নিকটতম আত্মীয় ব্যক্তির মাধ্যম দিয়ে, সব থেকে আগে নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার পরিজন, তারপরে আস্তে আস্তে নিকটতম আত্মীয় যারা তাদের, পরকে পরে, প্রথম হচ্ছে ঘরে। এইভাবে সে নিজের আত্মীয়তার বন্ধন বজায় রাখে। ওয়াইয়া আলামুলিল্লাহি ফীহি হাক্কা, আর সে জানে যে এই মালের মধ্যে আল্লাহর হক আছে, সে হক কে খাবে? আল্লাহ খাবেন, কে খাবে? গরিবরা। ফাহাজা বি আফযালিল মানাযিল, এই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ মর্যাদায় আছে। ওয়া আব্দিন রাযাকাহুল্লাহু ইলমা, আর এমন এক বান্দা যাকে আল্লাহ ইলম দিয়েছেন কিন্তু মাল দেননি, গরিব মানুষ, গরিব আলেম। এই যে গরিব আলেম, জানেন আপনারা গরিব আলেম, আলেম হয়েছে কিন্তু গরিব মানুষ, ভালো আলেম না হলে যার কোনো নেই গতি সে করে ইমামতি, ইমামতি করে গিয়ে, এবার সেখানে গিয়ে তাবিজ লিখে, কেউ দর্জিগিরি করে, কেউ আরো কিছু করে, কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে, কেন হুজুর মিলাদ পড়ে, কেন হুজুর পেট চালাতে হবে, অল্প বেতন চলে না, সংসার চলে না, পেট চালাবার জন্য তাবিজ লিখে শিরকি তাবিজ, পেট চালাবার জন্য মিলাদ পড়ে, বেনামাজি জানাজা পড়ে না কিন্তু বেনামাজির মিলাদ ঠিক পড়ে, এই তো বলছে নাই কোনো গতি। কিন্তু আল্লাহ তাআলা গরিব বানিয়েছেন, ইলেম দিয়েছেন, সেই ইলেম অনুযায়ী কাজ করা দরকার ছিল। পেটে ছুরি মারার কথা বলছেন, ভাই দরকার কি, হারাম খাওয়ার জায়গাতে পেটে ছুরি মারা ভালো না? হারাম খেয়ে যদি আগুনে পুড়তে হয় সেটা বেশি ভালো নাকি তোমার পেটে ছুরি মেরে দেওয়া ভালো? আরে খেতে পাচ্ছ না, তোমার জন্য যখন খেতে পাবে না, না খেয়ে মরবে, তখন তোমার জন্য শুয়োর খাবে, শুয়োর খাওয়া হালাল। কিন্তু তার মানে এই নয় যে সংসার চলছে না, কেমন ভাবে চলছে না আল্লাহ জানেন, খবর নেবেন আল্লাহ। এবারে সেই হিসাবে তুমি অন্যায় কাজ করতে লাগলে, শিরকি কাজ, বিদাতি কাজ করতে লাগলে, তাহলে পরে আল্লাহ নিশ্চয়ই তার হিসাব নেবেন। এই বান্দা ফাহুয়া সাদিকুন নিয়্যা, কিন্তু এই গরিব আলেম তার মাল নেই কিন্তু নিয়ত খুব সুন্দর। শুধু আলেম হওয়াই জরুরি নেই, আলেম মানে আপনারা তো অনেক কিছু দিনের জানেন, জানেন না জানেন না কিন্তু মানেন না, বা আমি অনেক কিছু জানি কিন্তু মানি না, আপনি জানেন যে ইসলামের কি পথ আছে। সুতরাং তার নিয়ত কিন্তু সুন্দর, সত্য পরিচ্ছন্ন নিয়ত। ইয়াকুল লাউ আন্নালি মালান লা আমিলতু বি আমালি ফুলান, আল্লাহ যদি আমাকে মাল দিতেন তাহলে আমি অমুক বান্দার মতো খরচ করতাম। মাল নেই কিন্তু মনে মনে আশা পোষণ করছে, ফাহুয়া বিনিয়াতিহি, তাহলে সে তার নিয়তে, সে নিয়তেই সওয়াব পাবে, এটুকু আশা করার জন্যই সওয়াব পাবে। ফা আজরুহুমা সওয়া, যে খরচ করছে, যে ব্যয় করছে তার যেমন সওয়াব, আর যে ব্যয় করার কিছু নেই কিন্তু নিয়ত রেখেছে, যদি থাকত তাহলে করতাম, তাহলে সওয়াব সওয়াবে সমান। হ্যাঁ, দুই বান্দা চলে গেল, আর এক বান্দা, তিন নম্বর বান্দা, আব্দিন রাজাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারজুকহু ইলমান, এমন বান্দা আল্লাহ তাকে মাল দিয়েছেন কিন্তু ইলম দেননি, কোথায় খরচ করতে হবে, কোথায় ব্যয় করতে হবে এ জ্ঞান তার নেই। ফাহুয়া ইখবাতু ফি মালিহি বিগাইরি ইলম, সে তার মালে বিনা ইলমে যথেচ্ছাচার ব্যবহার করে থাকে, যাকাত ঠিক মতো আদায় করতে পারে না বা করে না, আল্লাহর হক জানে না, আত্মীয় স্বজনের হক জানে না, মাল যেখানে খরচ করতে হয় সেখানে করে না, যেখানে করতে হয় না সেখানে করে না, যেখানে করতে হয় সেখানে করে না, যেখানে করতে হয় না করে, আর যেখানে করতে হয় না সেখানে করে, যেখানে করতে হয় সেখানে করে না, উল্টো আর কি। এখন এই বান্দা যখন দেখে যে ইসলামের প্রচুর প্রয়োজন পড়েছে তার মালের, সেখানে করে না, আর হঠাৎ করে দেখছে ক্রিকেটের একটা ব্যাট বিক্রি হচ্ছে নিলামে, সেখানে এক কোটির জায়গায় দু কোটি দিয়ে সেই ব্যাট কিনছে, শুনেছেন নিলাম, একটা ব্যাট বিক্রি হয় কত টাকা দিয়ে, একটা হিরোইনের একটা রুমাল বিক্রি হয় কত টাকা দিয়ে, সেই সময় আছে, কি জন্য কিনবে সেই রুমালটার দাম কি এত কোটি টাকা, না, নাম নেওয়ার জন্য, প্রশংসা নেওয়ার জন্য, অমুক হিরোইনের রুমাল অমুক ব্যক্তি কিনেছে এত টাকা দিয়ে, এই যে নাম হবে, মালটা এমন বেভাবে খরচ করলো, ব্যয় করলো, এই মালটা এই ব্যয় কোনো কাজে দেবে, তার দেবে কাজে, অন্যায়ভাবে এইভাবে, তা যেহেতু তারা ইলম নেই এই জন্য সে অন্ধভাবে ব্যয় করে। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমা ওয়ালা ইয়ানামু লিল্লাহি ফীহি হাক্কা ফাহাযা বি আখবাসিল মানাযিল, এমন ব্যক্তির মান হচ্ছে সব থেকে নিম্ন মান, নিকৃষ্ট। যেমন আলেম ও ধনী সে সঠিক পথে ব্যয় করেছে, সে যেমন সর্ব উচ্চ পর্যায়ের, আর এ আলেমও নয় আর তার ধন আছে কিন্তু ব্যয় করে খারাপ পথে, অসৎ পথে, সুতরাং এ হচ্ছে সব থেকে নিকৃষ্ট দরজায়। ওয়া আব্দিন লাম ইয়ারজুকুল্লাহু মালান ওয়ালা ইলমান, আর এমন বান্দা যে বান্দার না ইলেম আছে আর না মাল আছে, ইলেমও নেই মালও নেই। ফাহুয়া ইয়াকুল, সে বলে লাউ আন্নালি মালান লা আমিলতু ফীহি বিআমালি ফুলান, আমার যদি মাল থাকত তাহলে আমি অমুকের মতো বিশ্বকাপ জিতা বলটাকে কিনতাম এক কোটি টাকা দিয়ে। কি আশা করছে, উল্টো আশা, আমার যদি মাল থাকত তো আমি আমার দেশে এমন একটা সিনেমা হল খুলে যেতাম, সব লোক দেখে খুশ হয়ে যেত, আমার যদি মাল থাকতো তাহলে এমন মানে খারাপ নোংরা কাজ, খারাপ কাজে তার নিয়ত, তার মাল নেই, আবার যা যদি থাকতো তাহলে আমি করতাম। হ্যাঁ, এইভাবে যদি নিয়ত করে তাহলে ফাহুয়া আলা নিয়াতে, তার সে নিয়ত অনুযায়ী সেও হ্যাঁ ওইখানেই পৌঁছে যাবে যার নিয়ত সে করছে। ফাভিজরুহুমা সাওয়া, এই ব্যক্তির আর ওই ব্যক্তির গোনা সওয়া, সওয়া সওয়া মানে বরাবর। বোঝা গেল কি, যদি আপনি নিয়ত রাখেন আপনি গরিব মানুষ দান করার নিয়ত, দান করার কিছু পান না কিন্তু দান করার নিয়ত থাকলে পরে আপনি তার সওয়াব পাবেন। মানুষকে যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাহলে আপনার সদকা করার সওয়াব হবে। কেউ অন্যায় করল আপনার প্রতি, আপনি তাকে ক্ষমা করে দিলেন। কিভাবে অন্যায় করল, মানে সে ইচ্ছা করে করেনি কিংবা ইচ্ছা করেই করেছে, আপনি তাকে ক্ষমা করে দিলেন। আপনার শাস্তি দেওয়ার শক্তি ছিল কিন্তু ক্ষমা করে দিলেন, তাহলে সেই ক্ষমা করার জন্য আপনি সৎকার সওয়াব পাবেন। একথা আল্লাহ বলছেন না, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ-দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। দেখেন মাল খরচ করার সাথে সাথে কি বলছেন, যারা আল্লাহর পথে ব্যয় করে সুখে দুঃখে সব সময়, মানে কিছু মানুষ আছে যাদের প্রচুর মাল আছে তারা ব্যয় করে, তাদের তো কোনো হিসাব নেই ব্যয় করে যাচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে এই ব্যয় করলে টানাটানি আর কি, কিন্তু টানাটানির ভিতরেই সে ব্যয় করে, দুটো কিভাবে মানে সব সময় সুখে দুঃখে সব সময় ব্যয় করে। আর ওয়াল কাযিমিনাল গায়ব, ক্রোধকে দমন করে নেয়, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা সবাই মুহসিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, আল্লাহ বদান্য ব্যক্তিদেরকে ভালোবাসেন, আল্লাহ মুখলিসদেরকে ভালোবাসেন, আল্লাহ এই রকম ধরনের পরোপকারীকে ভালোবাসেন। এক সাহাবি কামা আলবা ইবনে যায়েদ, এই সাহাবি নামাজ পড়তে দাঁড়ালেন রাতে এবং কানতে লাগলেন, ওয়াকাল আল্লাহুম্মা ইন্নাকা কাদ আমারতা বিল জিহাদ ওয়া রাগাবতা ফীহি সুম্মা লাম তাজআল ইনদি মা আতাকাওয়া বিহি। প্রথমেই শুনলেন জিহাদের কথা, জিহাদে সবাই যাচ্ছে আমি যেতে পেলাম না, এ রাসূল আল্লাহ আমাকে একটা সওয়ারি দেন, পেলাম না, ফিরে গেলেন কানতে কানতে। রাত্রের বেলায় সাহাবি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ, রাত্রের বেলায় নামাজ পড়তে তাহাজ্জুদের সময় বলছেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে জিহাদ করতে আদেশ দিয়েছ, জিহাদ করতে উদ্বুদ্ধ করেছ, অতঃপর আমাকে এমন কিছু দান করনি যার দ্বারাই আমি জিহাদের শক্তি সঞ্চয় করতে পারি তোমার রাসূলের সাথে। ওয়ালাম তাজআল ফি ইয়াদি রাসূলিকা মা ইয়াহমিলুনি আলাইহ, আর তোমার রাসূলকেও এমন কিছু দান করনি যে তিনি কিছু দিয়ে আমাকে সাহায্য করবেন। রাসূল কাউকে সাহায্য তিনি তো করেছেনই, যখন পেয়েছেন তখন করেছেন, কিন্তু যখন পাননি তখন মাসের পর মাস রাসূলের বাড়িতে চলা জ্বলেনি। কখনো কখনো এমন গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে দিন অতিবাহিত করেছেন, রাসূল দেবেন কোথা থেকে, আল্লাহ দিলে রাসূল দেন, রাসূল নিজের জন্য সঞ্চয় করেন না। ইয়া আল্লাহ, তুমি রাসূলকেও এমন কিছু দাওনি যে তিনি আমাকে দিয়ে সাহায্য করবেন। ওয়াইন্নি আতাসাদদাকু আলা কুল্লি মুসলিম, আজ আমি সাদকা করছি, আমার দান করার মতো কিছু নেই কিন্তু আমার যা আছে তা আমি দান করছি, কি বিকুল্লি মাযলামাতিন আসাবানি ফিহা মিন মালিন আও জাসাদিন আও ইরদ, প্রত্যেক মুসলিম যে আমার প্রতি আমার মালের ব্যাপারে কিংবা চাওয়া পাওয়ার ব্যাপারে কিংবা শরীরের ব্যাপারে কিংবা ইজ্জত সম্মানের ব্যাপারে আমার প্রতি কেউ অন্যায় করেছে, আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম, আমার যে প্রাপ্য ছিল সেই প্রাপ্যকে সৎকার করে দিলাম, তার মানে তাদের কাছে আমি বদলা পাব। দেখবেন যে কোনো অন্যায় আপনি করবেন এর বদলা দিতেই হবে, কারো ঋণ নিয়ে আপনি তাকে ফাঁকি দিলেন শোধ দিলেন না, এ ঋণ শোধ করতে হবে না, হবে না নাকি খালাস, লম্বা সময় পেয়েছেন, লম্বা সময় পেলেও লম্বার দিনে আপনাকে দিতে হবে, ফাঁকি যাব যেতে দিতে পারবেন না, দুনিয়াতে না দিলে আখেরাতে দিতে হবে, আর আখেরাতে তখন তো টাকা পয়সা নেই, যে জিনিস থাকবে সেই জিনিস দিয়ে দিতে হবে, দিতেই হবে। তো উনি বলছেন আমার দেওয়ার মতো কিছু নেই, আল্লাহ গো কিয়ামতের আমার প্রাপ্য, আমি আমার কর্তৃকে অন্যায় করেছি, আমি তার শোধ নিতে পারিনি, এই প্রাপ্য আমার আছে কিন্তু আমি ক্ষমা করে দিলাম, আমি এই প্রাপ্য দিয়ে দান করে দিলাম। দেখছেন দান করার মতো কিছু নেই, তো এটা আমি দান করি। আপনারা দেখেছেন সৌদি আরবে যারা যারা পুরো পুরাতন ভাই আছেন, আপনারা দেখেছেন যে টিভিতে চাঁদা হয়, টিভিতে দান নেওয়া হয়, আর টিভির সামনে এইভাবে টাকা সোনা চাঁদি মানুষকে দেখানো হয়, দেখো এই দে অমুক লোক দান করেছে, এটা অমুক লোক দান করেছে বলা হয়, কেন উদ্বুদ্ধ করার জন্য, আর টিভির মাধ্যমে টেলিফোনের মাধ্যমে দান চলে আসে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এমন কি মানুষ তার বাড়িতে দান করছে মুসলিম ভাইদের জন্য, কোথাও ভূমিকম্প হয়েছে, কোথাও বন্যা হয়েছে, কোথাও যুদ্ধ বিগ্রহ হয়ে তাদেরকে ঘর থেকে বিতাড়িত করা হয়েছে, তাদের থাকার মতো কিছু নেই, এখন অবস্থা দেখেছেন সিরিয়ার যে সমস্ত মানুষ খিমাতে গিয়ে তাঁবুতে গিয়ে বাস করছে, তাদের তাঁবুর উপরে বরফে ভর্তি, বরফ চারিদিকে বরফ, বের হওয়ার উপায় নেই, আর তারপর রাতে বৃষ্টি, আর সেই বরফ গলে তাঁবুর ভিতরে ঢুকে বিছানাপত্র সব ভিজে গেছে, শিশু বাচ্চারা মারা যাচ্ছে, কত লোক মারা যাচ্ছে, কত কষ্টে তারা কালাতিপাত করছে। দান করো, তাদের জন্য দান করো, এর জন্য দান চলছে এখন, আর টিভিতে যখন দান চলে আমি দেখেছি তখন যে যা পারো দান করো। তো এক মহিলা তার সুগারের ওষুধ দিয়ে পাঠাচ্ছে, লিখে পাঠাচ্ছে, আল্লাহ তাআলা জানেন যে আজ তোমরা আমার কাছে দান চাচ্ছ কিন্তু আমার কাছে দেওয়ার মতো এই ওষুধ ছাড়া কিছু নেই, আমি এই ওষুধ আল্লাহর রাস্তায় দান করলাম যদি আমার কোন মুসলিম ভাইয়ের কাজে লাগে। দেখছেন দান। আরেক যুদ্ধে যখন খ্রিস্টানরা মুসলিমদের দেশ দখল করে নিয়েছিল এবং মুসলিম মহিলারা খ্রিস্টানদের হাতে বন্দিনী ছিল, জেহাদে বের হচ্ছে, সেই সময়ে এক মুসলিম মহিলা প্যাকেটে কিছু ভরে একটা চিঠি দিয়ে যিনি মুসলিম সেনাপতি তার হাতে দিয়ে পাঠাচ্ছেন, তাতে লেখা আছে এই জিহাদের সময়ে বহু মানুষ বহু কিছু দান করেছে কিন্তু আমি এমন এক মহিলা যে দেওয়ার মতো কিছু নেই, তাই আমি আমার চুল লম্বা চুল ছিল সেই লম্বা চুল কেটে আমি আপনাকে দিচ্ছি, যদি আপনি আল্লাহর পথে ঘোরার জন্য লাগাম তৈরি করেন তাও আমার জিহাদের কাজে লাগবে। দেখছেন দেওয়ার ইচ্ছা, আমার যা দেওয়ার আমার দেওয়ার মতো যা আছে, এটা জায়েজ না জায়েজ আলাদা কথা, কিন্তু সে আবেগে সে তার মাথা চুল কেটে আল্লাহর রাস্তায় ঘোড়ার লাগাম বা উটের লাগাম তৈরি করার জন্য দান করে দিয়েছে। ইয়ে সাহাবি তিনি রাতে তাহাজ্জুদে বললেন আল্লাহ গো আমার দেওয়ার মতো কিছু নেই, আমি দান করলাম যা আমার প্রাপ্য ছিল, আমি কেয়ামতে পেতাম, আমার কাছে অমোঘ ঋণ নিয়েছে দেয়নি, আমি কেয়ামতে পেতাম, আমাকে অমক চাবুক মেরেছে আমি কিছুই করিনি, আমি কিয়ামতে পেতাম, আমাকে অমক অন্যায় ভাবে গালি দিয়েছে সে আমি তা কিয়ামতে পেতাম, অমক আমার গীবত করেছে, আমার বদনাম করেছে, আর সেই বদনামের বদলা আমি পেতাম, কিন্তু যেহেতু সে আমাকে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে ইত্যাদি ইত্যাদি, সমস্ত প্রাপ্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দান করার এ হয়ে গেল সত্তাপছম মাস বাহামা আন্নাস, সকাল হলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইনাল মুতাসাদ্দিক হাযিহি লাইলা, আজকে গত রাত্রে কে দান করেছো কে তোমরা বলো, গত রাত্রে দান করেছো তোমাদের মধ্যে কে, ফালাম ইয়াকুম ইলাহি আহাদ, গত রাত্রে তো কেউ কে দান করেছে তাকাতাকি করছে, কে দান করেছে কে দান করেছে, কেউ উঠল না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইনাল মুতাসাদ্দিক ফালিয়াকুম, কে গত রাত্রে দান করেছ ওঠো, কারণ আমার কাছে আকাশবাণী হয়েছে যে তোমাদের মধ্যে কে গত রাত্রে দান করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর হয়ে গেছে। ফাকামা ইলাইহি, তখন সে জানল যে তাহলে নিশ্চয় আমাকে উদ্দেশ্য করছেন, সুতরাং সে ব্যক্তি উঠে বলল ইয়া রাসূলুল্লাহ আবশির فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ, সে বলল হে আল্লাহ রাসূল আমি দান করেছি, আমি এই বলে আমার এই এই জিনিসগুলোকে দান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সুসংবাদ নাও, وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের জান আছে, লাকাদ কুতিবাত ফিজ যাকাতিল মুতাকাব্বালা, তোমার এই দানকে আল্লাহ তাআলা মকবুল যাকাতে লিখে দিয়েছেন। মানে যে যাকাত সব যাকাত দেয় কিন্তু যাকাত গ্রহণযোগ্য হয় না, আল্লাহর কাছে কবুল হয় না, সবাই নামাজ পড়ে কিন্তু সবারই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, তে এমন যাকাত যে যাকাত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আপনার দান করার মতো কিছু না থাকলে আপনি এই ধরনের মানুষকে ক্ষমা করে দান করতে পারেন, যাকাত দেওয়ার মতো ক্ষমতা না থাকলে আপনি এইভাবে আপনার যাকাতের সওয়াব নিতে পারেন। তারপর আপনার যদি দান করার মতো কিছু না থাকে তাহলে ভালো কাজ করুন। ভালো কাজ কাকে বলে? আপনি যাকে নিজে ভালো মনে করেন সেটা ভালো নয়, তার কারণ আপনি মনে করছেন হুজুরকে ডেকে নিয়ে আসবো বাড়িতে, দাওয়াত করে খাওয়াবো, তোয়াজ করব, তারপরে বলবো হুজুর নবীর উপরে দরুদ পড়ুন, এটাও ভালো কাজ, কিংবা বলবো হুজুর চার রাকাত নামাজ পড়ুন, এটাও ভালো কাজ, তারপর বলবো হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, এটাও ভালো কাজ, তাই না? তারপরে পাঁচটা লোককে খাওয়াবো, উঠে দাঁড়িয়ে নবীকে সালাম দেবো, ইয়া নবী সালাম আলাইকা, সবই ভালো কাজ, আপনি ভালো কাজ মনে করতে পারেন, কিন্তু আসলে কি ভালো কাজ? ভালো কাজ সেটা যেটা আল্লাহ এবং তার রাসূল ভালো বলেন। প্রত্যেক ভালো কাজের জন্য শর্ত হল প্রথমে কি থাকতে হবে? ইখলাস। দু নম্বর কি থাকতে হবে? তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় দান করেছেন সেই তরিকায় দান করলে তবে কবুল হবে, আর সেই দানের মধ্যে ইখলাস থাকতে হবে। তো যে কোনো কাজ করলেই সেটা ভালো হয় না, সেটা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ভালো হতে হবে তবে সেটা ভালো। যে কোনো কাজ ভালো কাজ করলে আপনার সদকার সমান সওয়াব হবে। হাদিস শুনুন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, যে কোনো ভালো কাজ করবে সেটাই হচ্ছে সাদকা। ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি তোমার ভাইয়ের সঙ্গে, আপনি আসছেন সামনে থেকে আমিও যাচ্ছি, হাসি মুখে সাক্ষাৎ করলাম, এটাও হল সাদকা, হাসি মুখে সাক্ষাৎ করলেন। তা বলে কোন মহিলা এলে বা হাসি মুখে সাক্ষাৎ করেন না, এটা আলাদা ব্যাপার, ওটা তো হারাম। কিন্তু মুসলিম ভাই সামনে থেকে আসছে, তার সঙ্গে যখন সাক্ষাৎ করবেন হাসি মুখে করুন, হাসি মুখে সাক্ষাৎ করলে এটা আপনার একটা সাদকা হয়ে গেল। ওয়ান তুফরিগা মিন দালবিকা ফি ইনাই আখিকা সাদাকা, সাক্ষাৎ করলে হাসি মুখে সাক্ষাৎ করলে আপনার সাদকা হবে। বহু মানুষ আছে আপনি দেখবেন জানবেন যে সামনে আসছে তখন রাস্তা পাল্টে নেয়, আপনার সঙ্গে সালাম করবে না, দেখা করবে না। অনেক মানুষ আছে যাচ্ছেন সালাম করলে গোমরা মুখে, গোমরা মুখে রাস্তা চলে, তাদের মতো তুমি নাই বা হলে সালাম আলাইকুম সালাম, কেউ আবার ওয়ালাইকুমটা বেরোই না, সালাম, শুধু সালাম, আবার সালামটা এমন করে বলবে সালাম, ওটাও আরো হালকা। বহু রকমের মানুষ আছে না, ভালোভাবে যদি আপনি হাসি মুখে সাক্ষাৎ করেন আপনার সাদকা করা হবে। আর দেখেন আপনার আপনার ভাইয়ের বালটি ভরে দেওয়াও সাদকা। সে যুগে কুয়োতে পানি তোলা হতো, এই যুগে বহু পাড়া গ্রামের মানুষ আছেন দেখেছেন কুয়ো করে পানি তুলতে হয়, কি বলে রশি টেনে, অনেকে পানি নিতে আসে। তো আপনি যদি রশি টেনে, কষ্টের কাজ, রশি টেনে আপনি বালতির পানি যদি আপনার ভাই নিতে এসেছে পানি কলসি করে তাকে ভরে দেন, এটা হয়ে গেল সাদকা। এবারে অনুমান করে নেন যে কোনো ভালো কাজ মানুষের উপকার করলেই কি হবে? সাদকা হবে। যদি বলেন হুজুর যদি অমুসলিম হয়, অমুসলিম হলেও কাফের হলেও তার উপকার করেন, সাদকা হবে। আরে অমুসলিম তো দূরের কথা, যদি এক পশু হয় জানোয়ার হয় তারও উপকার করেন, তাতেও সাদকা, তাই না? আপনারা জানেন বেশ্যা, যে বেশ্যার মেয়ে দেখছে কুকুরকে পেঁয়াজ লেগেছে কাদা চাটছে, তো তাকে নিজের মোজার থেকে পানি ভরে খাওয়ালো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তাহলে কুকুরকে পর্যন্ত পানি খাওয়ালে কি হয়? সাদকা হয়, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। মানুষের যে জোড় আছে, কটা জোড় আছে? 360 আছে, পরে হাদিসে 360 খানা জোর। এই যে এক একটা জোর, এই যে জোর, এই জোর আল্লাহ তাআলা দিয়েছেন, এতে আমাদের উপকার আছে নাকি এমনি দিয়েছেন আল্লাহ তাআলা? এমন উপকার আছে, না হলে তো বুঝতেই পারতেন, মূর্তি মূর্তি হয়ে থাকতেন, তাই না? এই প্রত্যেক জোর, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আর এই প্রত্যেক জোরের বিনিময়ে প্রত্যেক দিন একটা করে সাদকা করা দরকার। পারবেন? যদি এক টাকাই হয়, এক রিয়াল না হোক, এক টাকাই যদি বাংলাদেশি টাকা হয়, কত হচ্ছে? কত টাকা হচ্ছে? 360 টাকা হচ্ছে। 360 টাকা আপনি কামাই করতে পারেন না, কোথেকে সদকা করবেন? সাহাবারা তো অবাক হলেন, এতো ভারি মুশকিল, আমাদের 360 টাকার কামাই নেই, তো 360 টাকার সদকা কোথেকে করবো? থামো, তোমরা থামো, নেই, ঠিক আছে নেই, কিন্তু সদকা করার ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। কি বলছেন? ইসবিহু কুল আলা কুল্লি সুলামা, প্রত্যেক সকালে কিন্তু, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, একবার সুবহানাল্লাহ বলেন, এক টাকা সদকা হয়ে গেল। ব্যাস, একবার সুবহানাল্লাহ বললে সদকা হয়ে গেল, একবার বলেন আলহামদুলিল্লাহ, ব্যাস সদকা হয়ে গেল, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সদকা হয়ে গেল। কুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একটা সাদাকা হয়ে গেল। আমরুম বিল মারুফে সাদাকা। ভাই আজকে রাতে মাকতুবুর দাওয়াতের দর্শ আছে, আসবে না? সাদাকা হয়ে গেল, কিছুই করলেন না, কিছুই বললেন না, কোনো ক্ষমতা মানে আপনার কোনো মেহনতি লাগলো না, সাদাকা হয়ে গেল। আপনি বিড়ি খান, বিড়ি খাওয়া ঠিক না, বিড়ি খাওয়া হুজুররা হারাম বলছেন, খাবেন না, সাদাকা হয়ে গেল। কি ভাই, টিভিতে আপনি কি দেখছেন, এটা তো ঠিক না, সাদাকা হয়ে গেল। ভালো কাজের আদেশ, আদান হয়েছে, আদান চলো নাচ করতে যাই, ভালো কাজের আদেশ, কি হয়ে গেল? সাদকা হয়ে গেল। ওয়াইউজিজু মিন যালিকা রাকাতানিয়ার কাওহুমা মিনাল দুহা। আর সকালবেলা যদি দুরাকাত নামাজ পড়েন, তাহলে তো বলতেই হবে না, এগুলো যতগুলো করলেন তার থেকেও বেশি সওয়াব হয়ে গেল। বুরাইদা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিল ইনসানি 360 মাফসালা, এই যে বললাম যে মানুষের মাঝে 360 খানা জোর আছে, তার উপরে জরুরি সে যেন প্রত্যেক দিন প্রত্যেক জোরের বিনিময়ে এক একটা সাদকা করে। কালু রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এ কে সক্ষম হবে এ কাজ করতে? কালা, পারবে না, শোনো আমি সাদকার পথ বলে দিচ্ছি, আন্নুখা আতা আন্নুখা আতু তারাহা ফিল মসজিদি তাদফিনুহা, আরে মসজিদে যাও, মসজিদে গিয়ে যদি একটা নোংরা সরিয়ে দাও, একটা কুটা সরিয়ে দাও, কোথাও দেখলে থুতু লেগে আছে, কোথাও কিছু পরিষ্কার করে দাও, একটা সাদকা। দেখেছেন মসজিদে গিয়ে অনেক মানুষ নোংরা করে দেয়, কিছু মানুষ আছে নোংরা স্বভাব, যেখানে যায় সেখানে নোংরা করে, দাতন করছে, দাতন করা খুব ভালো কাজ, তাই না? এই মসজিদে এসে তুমি খোদবা চলছে, দাতন করছে, আর দাতনের যে এগুলো বের হয় কি বলো, এটা কুটি বা হ্যাঁ ছোট ছোট থো থো করে ফেলছে, এরা যেখানে বসবে সেখানে নোংরা করবে। আপনি দেখবেন কোন কোন দর্জি মানুষ, এখানে তো মেহনতের বহু মানুষ আছে, কেউ মাছের দোকান থেকে এলো, কেউ গোষ্ঠের দোকান থেকে এলো, কেউ দর্জির দোকান থেকে এলো, তো এক একজন এক এক রকমের গন্ধ, এক এক রকমের জিনিস টেনে মসজিদে আনবে। তো দর্জি যখন আসে, ভালো করে পরিষ্কার করে, সিমেন্টের কাজ করতে করতে মসজিদে ঢুকে পড়ল, যেখানে নামাজ পড়ে সেখানে বালিতে আর সিমেন্টে ভর্তি, পরিষ্কারও করে দেয় না, এদের অভ্যেস, মানে নোংরা করা অভ্যেস, কিন্তু খেয়াল করে না যে আল্লাহর ঘরে এলাম, আর সেই ঘরে ভদ্র অভদ্র সবাই আসবে, তো সেখানে আমি নোংরা করে দিলে লোকে কি মনে করবে ভাবে না, পরিষ্কারও করে দেয় না। দর্জি সে গায়ে সুতো জড়িয়ে নিয়ে এসে দেখবেন মসজিদে যেখানে নামাজ পড়ে সেখানে সুতো পড়ে আছে, কাপড়ের টুকরো পড়ে আছে, সে হয়তো খেয়াল করে না। আপনি যদি একটা একটা জিনিস পরিষ্কার করে, হ্যাঁ আমেল আছে, আমেল পরিষ্কার করে, সে তো করবেই, কিন্তু তুমি কি করবে? তুমি সব করো, একটা কুটো যদি তুমি সরিয়ে দাও, দশটা সব। সৎকার অভাব নেই, মসজিদে নোংরা যদি পরিষ্কার করো তাহলে তার সৎকার করা হবে। কিংবা রাস্তায় চলছ, রাস্তায় চলতে গিয়ে যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখো, পাথর পড়ে আছে, কাঁটা পড়ে আছে, তাহলে সেগুলোকে সরিয়ে দাও, সেটাও তোমার এক একটা সদকা হবে। ইমানের সবচেয়ে বড় শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, মূল কাণ্ড। আর সবচেয়ে ছোট শাখার নাম কি? সবচেয়ে ছোট শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। যে ভাইরা রাস্তায় রাস্তায় ওই যে নোংরা তুলে বেড়ান, পাথর সরিয়ে দেন, কাঁটা সরিয়ে দেন, টিস্যু তুলে দেন, পেপসির ডিব্বা, জুসের ডিব্বা, কাগজ তুলে তুলে তুলে তুলে বালাদিয়ার ডিব্বাতে ফেলেন, তারা বেতন পান ঠিকই, কিন্তু মনটাকে পরিষ্কার রাখেন যে আমি এমন একটা কাজ করছি যেটা ইমানের সব থেকে ছোট শাখা, তাহলে এ দুনিয়ায় বেতন তো পাবেনই, নেন বেতন পান, এটাও আপনার জেহাদ। পরে বলব ইনশাআল্লাহ, এই যে আপনি কাজটা করছেন রোদে শীতে, আপনার কষ্টের কাজ, মেহনতের কাজ, আপনার দিকে আপনার ছেলেমেয়েরা তাকিয়ে আছে, আপনার বউ তাকিয়ে আছে, আপনার মা বাপ তাকিয়ে আছে এই কাজের উপরে, আর নিশ্চয়ই আপনিও নিজেকে ছোট ভাবছেন। মানুষের সাথে চলপথ চলতে, গাড়িতে লোক যাচ্ছে, আপনি নিজেকে কেউ দেখেছেন চেহারা ঢেকে করে, সত্যিই তাই, লজ্জার কথা, কিন্তু আল্লাহর কাছে আপনি ছোট নন। আল্লাহর কাছে মনকে বড় করে, মনকে ডাগর করে আপনি নিয়ত রাখেন যে কেয়ামতের দিনে আমি সব পাব, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে ইমানের একটা শাখা, ইমানের একটা ডাল। অতএব পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, খবর গালি দেবেন না, এটা কিন্তু শর্ত, নিয়ত রাখতে হবে, আর গালি দিলে হবে না। একটা পানি খেয়েছে, পানি খেয়ে ফেলে দিয়ে সেই এই ডিব্বার পাশেই, তখন আপনি বলবেন কার বেটা খেয়ে এখানে এখানে ফেলতে পারতো, এখানে ফেলে দিয়েছে, আপনার কষ্ট হলো যেহেতু আপনি গালি দিয়ে দিলেন, গালি দিলে এখানেও গেল সেখানেও গেল। আর যদি গালি না দেন, নিয়ত রাখেন সবে তুলে ফেলে দিলেন, যে ফেলেছে ফেলেছে, সে করেছে অন্যায় করেছে, কুকুরের কাজ কুকুরে করেছে, তো আমি কেন কুকুরে পায়ে কামড় দেব? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি রে কুকুরে কামড়, মানুষের শোভা পায়, আপনি মানুষ পান, যে কুকুর সে কুকুর, সত্যি আছে লোক যারা আছে তো আমেল। আপনি নিয়ত রাখেন ইনশাআল্লাহ সদকার সওয়াব পাবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন সূর্য উঠলে সদকা করা মানুষের জন্য জরুরি হয়ে যায়। এখানে ভালো কাজের উদাহরণ দেওয়া হচ্ছে, কি কি ভালো কাজ, দুইজনের মাঝে সন্ধি করবে, দুজনের মাঝে ঝগড়া আছে সন্ধি করে দাও, এটা হয় সদকা। তুইনুর রাজুলা ফি দাব্বাতিহি, তুইনুর রাজুলা ফি দাব্বাতিহি, দেখবেন যে একজনের গাড়ি খারাপ হয়ে গেছে, কি হলো ভাই, দেখবো অনেক মানুষ দাঁড়ায় না, আর আপনি বেচারি একা দাঁড়াচ্ছেন, হাত তুলছেন, কেউ দাঁড়ায় না, আপনি দাঁড়ান, দাঁড়িয়ে ভাই কি হলো ভাই, এই ব্যাপার, টায়ারটাই হয়ে গেছে, টায়ারটা লাগিয়ে দেন, সব সহযোগিতা করুন, ইঞ্জিনটা দেখে দেন, ইত্যাদি ইত্যাদি, আপনার যতটা ক্ষমতা আছে, পানি নেই, পানি শেষ হয়ে গেছে, পানি দেন, এ হলো সাদাকা। কিংবা কেউ রাস্তায় হেঁটে যাচ্ছে, আপনি দেখছেন যে লোকটা যাচ্ছে হেঁটে ব্যাংকে যাবে কি হাসপাতালে যাবে, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, তাকে তুলে নেন, এ হলো সাদাকা। তবে হ্যাঁ, একামা জেনে নেবেন, একামা আছে কিনা, না হ্যাঁ মুশকিল আমার, তাই না, বাইরে কোন ফাঁকা জায়গাতে কোনো মানুষকে তুলবেন না, কারণ এখানে অনেক সময়ে উপকার করতে গিয়ে নিজের গলায় ফাঁসি হয়ে যায়, সে হিসাবে খেয়াল রেখে কাজ করতে হবে। তারপরে কেউ হয়তো বোঝা দেখছেন যে হাতে কষ্ট করে বোঝা নিয়ে যাচ্ছে, তার বোঝাটা আপনি তুলে নেন, নিজের হাতে নেন অথবা গাড়িতে তুলে নেন, তাতেও হবে সাদাকা। আল কালিমাতু তাইয়িবাতু সাদাকা, ভালো কথা হচ্ছে সাদাকা, আপনি একটা মানুষকে ভালো কথা বললেন, সেটা হচ্ছে সাদাকা। কেমন, আপনি ফজরে ঘুমিয়ে আছেন, আর একজন ভাই এক রুমে তো চার পাঁচজন করে থাকে, সে লাইটটা জ্বেলে দিল ফজরের জন্য, আর আপনার চোখে লাগলো ঘুমের দৃষ্টা হলো, তখন আপনি কি বলবেন? এবার আপনি যেমন লোক, আপনার মুখ থেকে বিসমিল্লাহ বেরোতে পারে, আর আপনার মুখ থেকে ওই যে কোন কোন গলির কথা বেরোতে পারে, নামাজির বেটা নামাজি, ও লাইট নাই, না জ্বালালে হবে না। আচ্ছা এ ভাই ওঠো, ফজরের আযান হয়ে গেছে, চলো, আরে মিয়া তুমি যাও, আর একজন জাযাকাল্লাহ খায়, আমাকে উঠিয়ে দিলে ঘুম থেকে, জাযাকাল্লাহ খায়। কালেমা তাইয়্যিবা কাকে বলে? ভালো কথা, মিষ্টি কথা, যাকে যেমন মিষ্টি কথা বললে, ভালো কথা বললে, কাউরে কারো মনে আঘাত না দিয়ে এমন কথা বললেন যে তার মন কি হয়ে গেল, ভরে গেল, এইটা ভালো কথা বললেন, এই এক একটা সাদাকা। বিকুল্লি খতুয়াতিন তামশিহা ইলা সালাতে সাদাকা। আপনি নামাজ পড়তে যান না, এই যে নামাজ পড়তে যাওয়ার সময়ে এক দুই এই যে চলছেন আপনি পদক্ষেপ, এই পদক্ষেপ করছেন, এক একটা পদক্ষেপ এক একটা সাদাকা। আল্লাহ আকবার। গরিব মানুষ চিন্তা করেন না, গরিব মানুষেরও সাদাকা করতে পারে, এক একটা পদক্ষেপ এক একটা সাদাকা। ও তুমি তুল আজানির তারিখে সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াও সাদাকা। আর একটা হাদিস বলে শেষ করে দেবো, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানি মিন বানি আদম আলা সিত্তিনা ওয়া সালাসমিয়াতি মাফসাল ফামান কাব্বারাল্লাহ ওয়া হামিদাল্লাহ ওয়া হাল্লালাল্লাহ ওয়া সাব্বাহাল্লাহ ওয়া ইসতাগফারাল্লাহ সাদাকা। তার মানে সুবহানাল্লাহ বলা সাদাকা, আল্লাহু আকবার বলা সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, তারপর আস্তাগফিরুল্লাহ বলা সাদাকা, ওয়া আযালা হাজরান আন তারিকিন নাস সাদাকা, রাস্তা থেকে পাথর সরিয়ে দেন অথবা কাঁটা সরিয়ে দেন সাদাকা, হাড্ডি সরিয়ে দেন সাদাকা, এমনকি কলার ছালও সরিয়ে দেন। কলার ছাল কি মানুষকে কষ্ট দেয়? হ্যাঁ, ওর উপরে পা পড়লে বুঝতে পারবেন কষ্ট দেয় না দেয়, সেটাও সরিয়ে দেন, কারণ এটাও মানুষের কষ্ট দেয় সাদাকা। সৎ কাজের আদেশ দেওয়া সাদাকা, নাহিন আল মুনকার নোংরা কাজে বাধা দেওয়া সাদাকা। এইভাবে যখন মানুষ সাদাকা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু ইউনসি ইয়াউমাইদিন ওয়া কাদ যাহযাহা নাফসাহু আনিন নার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন সন্ধ্যায় যাবে তখন তার সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা টাকা না থেকেও দান করতে পারি, ঠিক এইভাবে যেভাবে সাদকা করা উচিত সেইভাবে সাদকা করার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কথা থেকে গেছে, ইনশাআল্লাহ পরের